দেখিনি তোমাকে হে রসূল, আসিনি তখনে ধরাতে, পারিনি ছুটে যেতে মদিনায়, পারিনি মনটা ভরাতে। দেখিনি তোমাকে হে রসূল, আসিনি তখনে ধরাতে, পারিনি ছুটে যেতে মদিনায়, পারিনি মনটা ভরাতে। তোমার আদর্শ করেছি লালন, সাধনুযায়ী করেছি পালন, হৃদয়ে সুন্নাত করেছি ধারণ, শুনিনি জালিমের শাসন বারণ। তোমার আদর্শ করেছি লালন, সাধনুযায়ী করেছি পালন, হৃদয়ে সুন্নাত করেছি ধারণ, শুনিনি জালিমের শাসন বারণ। ছাড়িনি আমি তোমার কোন সুন্নাত, পারিনি ভ্রান্তের সাথে জড়াতে, দেখিনি তোমাকে হে রসূল, আসিনি তখনে ধরাতে, পারিনি ছুটে যেতে মদিনায়, পারিনি মনটা ভরা। শুয়েছ জীবনে কত আঘাত, ঝরিয়েছ আঁখি জল নীরবে দিন রাত, দোয়া করেছ তুমি পেতে হৃদয়, ইহকালে পরকালে পেতে না যা। জীবনে কত আঘাত, ঝরিয়েছ আঁখি জল নীরবে দিন রাত, দোয়া করেছ তুমি পেতে হৃদয়, ইহকালে পরকালে পেতে না যা। তব অনুসারী কাফেরের দল আমাদের ধরা থেকে চায় সরাতে, দেখিনি তোমাকে হে রসূল, আসিনি তখনে ধরাতে, পারিনি ছুটে যেতে মদিনায়, পারিনি মনটা ভরাতে। দেখিনি তোমাকে হে রসূল, আসিনি তখনে ধরাতে, পারিনি ছুটে যেতে মদিনায়, পারিনি মনটা ভরাতে, পারিনি মনটা ভরাতে, পারিনি মনটা ভরাতে।